হাদিসের অর্থ হলো দুইটি নিয়ামতের মধ্যে অনেক মানুষ ডুবে থাকে, নিয়ামত ভোগ করে কিন্তু সেটাকে নিয়ামত মনে করে না। তন্মধ্যে একটা নিয়ামত হলো সুস্থতা। সুস্থতা যে কত বড় নিয়ামত অসুস্থ হলে বুঝে আসে। এজন্য এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের আগে মূল্যায়ন করো। তন্মধ্যে একটা বলেন যে অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করো। দুইটা নিয়ামতের একটা হলো সুস্থতা, আর একটা হলো অবসর সময়। ব্যস্ততা যখন মানুষ জড়িয়ে যায় ব্যস্ততায়, তখন সে অনেক কিছু করতে চায় কিন্তু ইচ্ছা থাকলেও তার দ্বারা সম্ভব হয় না। সুস্থ যখন থাকে ওই সময় ইবাদত বন্দেগি বা কোনো ভালো কাজ করার প্রতি তার এত আগ্রহ হয়তো থাকে না। অসুস্থ যখন হয়, বার্ধক্যে যখন উপনীত হয়, তখন খুব আগ্রহ হয়। জন্য হাদিস শরীফে বলা হচ্ছে যে সুস্থতা আর অবসর সময়, এই দুইটা নিয়ামতকে মানুষ অবহেলা করে। আর এই দুইটা সময়, এই দুইটা নিয়ামতকে যদি মানুষ মূল্যায়ন করতে পারে তাহলে তার জীবন দামি হয়ে যায়। এক হাদিসে আছে যে মানুষ সুস্থ অবস্থায় আমল করে, যুবক অবস্থায় আমল করে, শক্তি থাকা অবস্থায় আমল করে, কিন্তু ওই মানুষটা অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমল করতে পারতেছে না, বার্ধক্য আসার কারণে আমল করতে পারতেছে না, শক্তি না থাকার কারণে আমল করতে পারতেছে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই যে ফেরেশতা আগে আমল লিখত, ওই ফেরেশতাকে আল্লাহ তাআলা আদেশ করেন যে বান্দা, তাকে তো আমি তার শক্তি নিয়ে নিয়েছি, তাকে তো আমি অসুস্থ করে দিয়েছি, সুতরাং তার যেভাবে আগে আমলনামায় সব লিখতে, এখনো তুমি তার আমলনামায় আগের মতো সব লিখতে থাকো। এই জন্য আল্লাহওয়ালা বুজুর্গরা যৌবন বয়সে শক্তি থাকা অবস্থায় ইবাদতের প্রতি খুব বেশি গুরুত্ব দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে কিছু সময় তারপর মসজিদে কাটাবার তৌফিক দিয়েছেন। এজন্য সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। তেলাওয়াতকৃত আয়াত সূরাতুন নিসার 4 নম্বর আয়াত। আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা মহিলাদের মোহরানা খুশি মনে দিয়ে দাও, যদি তারা কিছু তোমাদেরকে সন্তুষ্ট মনে, স্বাচ্ছন্দ্য এবং খুশি মনে, সন্তুষ্ট চিত্তে যদি তারা কিছু মাফ করে দেয় তোমাদেরকে, তাহলে সেটা তোমরা সানন্দে সেটা গ্রহণ করো। সূরাতুন নিসার এই সূরার আলোচ্য বিষয়ই গত সপ্তাহে বলেছিলাম। আলোচ্য বিষয় হলো পারিবারিক জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবন নিয়ে। জাহেল যুগে বিবাহ তো আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে নিয়ে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে, জান্নাত পর্যন্ত বিবাহ থাকবে। জাহেল যুগে বা ইসলামের প্রথম যুগে বিবাহের পরে তেল মোহর নিয়ে বা মোহরানা নিয়ে মানুষের মধ্যে কিছু ভুল প্রথা ছিল, কুপ্রথা ছিল, ভুল নিয়ম ছিল। এই আয়াতে সেই ভুল নিয়মগুলো সংশোধন করে সঠিক পদ্ধতি বলে দিচ্ছে। কি নিয়ম ছিল? 3টা প্রথার কথা তাফসীরের কিতাবে লেখছে। 1 নম্বর প্রথা ছিল যে তারা বিবাহ করতো ঠিক আছে, কিন্তু তেল মোহর বা স্ত্রীর মহরানা দিত না, স্ত্রীর মহরানা তারা দিত না। দিত না কিভাবে? আরো আবার কয়েকটা পদ্ধতি লিখছি। 1 নম্বর হলো স্বামী কর্তৃক স্ত্রীকে প্রদান করত না, অথবা স্বামীর থেকে মেয়ের বাপ শ্বশুর নিয়ে নিত, গ্রহণ করে নিত, কিন্তু ওই মেয়েকে যে স্ত্রী হয়েছে তাকে এটা দিত না। জাহেলি যুগে এমনও হতো অনেক দূরে মেয়েকে বিবাহ দিত, হিন্দু ধর্মে যেমন এখন আছে, অনেক দূরে বিবাহ দেওয়ার পর জামার জামাইকে শুরুর দিক থেকে কিছু দিয়ে উটের উপরে সব সামানা দিয়ে চিরতরের জন্য একেবারে বিদায় দিয়ে দিত। আর বিবাহের আগে জামার থেকে মেয়ের বাপ শ্বশুর ওই মোহরানা টাকা উসুল করে নিত। এক নাম্বার কুপ্রথা ছিল, মোহরানা দেওয়া হতো না। দুই নাম্বার প্রথা ছিল যে মোহরানা দেওয়া হতো বটে, কিন্তু সেটাকে জুলুম মনে করা হতো। স্ত্রীর যে একটা অধিকার, স্ত্রীর যে একটা পাওনা, স্ত্রীর যে একটা জিনিস মালিক হতে পারে, এটা না মনে করে স্বামী জুলুম মনে করে, নির্যাতন মনে করে, অসন্তুষ্ট চিত্তে স্ত্রীকে দিত। দেওয়ার কারণে দাম্পত্য জীবনে তিক্ততা আসত। তিন নাম্বার কুপ্রথা ছিল যে দিতে চাইত বটে, কিন্তু বাহানা দিয়ে বিভিন্ন ছলে বলে কৌশলে স্ত্রীর থেকে মাফ করাই নেওয়ার জন্য চেষ্টা করত। স্ত্রী যদি মুখে একবার বলে দিয়েছে যে হ্যাঁ ঠিক আছে মাফ করে দিছি, তাহলে স্বামী এটাকে মনে করতো যে আমার তো মাফ করে দিছি। এই তিরোধ প্রথার কিছু না কিছু আমাদের সমাজে এখনো আছে। মোহরানা স্ত্রীর অধিকার। মাতলার কিতাবে স্পষ্ট আছে, যার বিস্তারিত বর্ণনা সব মজলিসে দেওয়ার সম্ভাবনা, শুধু ইঙ্গিতে দিয়ে দিই যে একজন স্বামীর জন্য একজন স্ত্রীর মাথা থেকে পা পর্যন্ত সব অঙ্গগুলো ব্যবহার করার অধিকার দিয়ে দিয়েছে ইসলাম। শুধু স্ত্রীর একটা মনের খুশির জন্য, সন্তুষ্টির জন্য তার এত বড় সম্পদগুলো স্বামীকে দিয়ে দিল, যেন ইসলাম স্বামীর উপর মোহরানা হিসাবে একটা সম্পদ, একটা পরিমাণ স্ত্রীকে দেওয়ার জন্য হুকুম দিয়ে দিয়েছে। এবং এটা এত শক্ত হুকুম, যদি কোনো মানুষ মারা যায়, মারা গেলে তার সম্পত্তির ক্ষেত্রে কয়েকটা বিধান, তিনটা বিধান। এক নাম্বার হলো মারা গেলে তার সম্পত্তি থেকে তার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। ঢাকা শহরে দাফন করতে গেলে যদি কোথাও অনেক টাকাতে কবরের জায়গা কিনতে হয় বা চাঁদা দিতে হয়, সেটাও তার টাকা থেকে দিতে হবে। এক কথায় ওই ব্যক্তির দাফন কাফন সংক্রান্ত যত ব্যয় হবে সমস্ত ব্যয় ওই ব্যক্তির রেখে যাওয়া সম্পদ থেকে দিতে হবে। দ্বিতীয় নাম্বার হলো ওই ব্যক্তি যদি ঋণ থেকে থাকে, ঋণ, তাই যে কোনো ধরনের ঋণ হোক না কেন, এমনকি স্ত্রীর মোহরানা ঋণ, যেটা বলা আমার উদ্দেশ্য যে এত শক্ত অধিকার এটা, স্ত্রীর মোহরানা যদি শোধ করে না থাকে, তাহলে ওই ব্যক্তির সম্পত্তি বন্টনের আগে, ওসিয়াত বাস্তবায়নের আগে তার রেখে দেওয়া সম্পত্তি থেকে স্ত্রীর মোহরানা পরিশোধ করতে হবে, ইসলামের বিধান। অনেক আগে আমাদের গ্রামে একবার জানাজার নামাজ, বাড়িতে গিয়েছি ছুটিতে, আপনাদের এই জায়গা থাকা অবস্থায়, আমাদের গ্রামের অন্য অন্য পাশে বেশ দূরে, তার লোকজন আমাকে নিতে আসছে, আমি গেছি। এখন জানাজা হবে, জানাজা হওয়ার আগে আশপাশের মানুষ বলতেছে যে হুজুর স্ত্রীর তেল মোহর মাফ করছে কিনা একটু জিজ্ঞেস করে আসা দরকার, শব্দটা মাফ করছে কিনা একটু জিজ্ঞেস করে আসা দরকার। লাশ রাখছে উঠানে, গ্রাম্য পরিবেশ, আর বৃদ্ধ পুরুষ, বৃদ্ধা মহিলা ঘুমটা দিয়ে ঘরের একটা কোনায়, বারান্দায় একটা কোনায় বসে আছে। তার আত্মীয় স্বজনরা যায় জিজ্ঞেস করতে, কাকি আম্মা কাকার কাকার তেল মোহরকে মাফ করে দিছেন? মানে কুপ্রথার কত ধরন বলতেছে। এখন কি ওই মহিলা বলবে যে না আমি মাফ করি নাই, আমার টাকা দিতে হবে? স্ত্রীর এটা বিবাহের সময় অধিকার, এত শক্ত অধিকার, আবার এই মাতলা যে বাসায় বললে কিন্তু অশান্তি শুরু হয়ে যাবে, এটাও হজম করতে হবে। যদি বিবাহের পরে স্ত্রী বলে যে আমার মোহরানা যেটা নগদ দেওয়ার কথা, সেটা দেওয়ার আগ পর্যন্ত আপনি আমার শরীরে স্পর্শ করতে পারবেন না, তাহলে স্বামী স্ত্রীর শরীরে স্পর্শ করতে পারে না। এক হিসেবে বলতে হয় এই টাকার বিনিময় শরীরকে ব্যবহার করার জন্য ইসলাম বিধান দিয়েছে স্বামীকে। এখন ওই জায়গা যখন বলতেছে, আমি বললাম যে এখন এটা থাক, পরে পরে ছেলেদেরকে ডেকে বললাম যে আপনার বাপের সম্পত্তি বন্টনের আগে আপনার মায়ের দেল মোহর যদি মোহরানা যদি পরিশোধ না করে থাকে তাহলে এই সম্পত্তি থেকে আপনার মায়ের মোহরানা আগে পরিশোধ করবেন, ইসলামের বিধান। এক নাম্বার বললাম দাফন কাফন মাইয়েদের সম্পত্তির সাথে আলোচনা প্রসঙ্গে। দ্বিতীয় নাম্বার ছিল ঋণ, ঋণ শোধ করার জন্য সম্পূর্ণ সম্পদ লাগে তাও সেটা শোধ করতে হয়, ঋণের মধ্যে মোহরানা একটা ঋণ, এত শক্ত অধিকার এটা বোঝাচ্ছি। তিন নাম্বার হলো যদি ওসিয়াত করে দিয়ে থাকে তাহলে তার রেখে যাওয়া সম্পত্তির এক তৃতীয়াংশ থেকে ওসিয়াত বাস্তবায়ন করতে হয় যদি সেটা শরীয়ত সম্মত ওসিয়াত হয়ে থাকে। একজন ব্যক্তির রেখে যাওয়া সম্পদের সাথে তিন প্রকার অধিকার, তিন প্রকার অধিকার শেষ হওয়ার পর তারপরে ওয়ারেসরা ওই সম্পত্তি ভাগ করবে, এর আগে ওয়ারেসরা এই সম্পত্তি ভাগ করার অধিকার রাখে না। স্ত্রীর মোহরানা ইসলাম এত শক্তভাবে রেখেছে, কি রাখছে কতটুক রাখছে, আমাদের সমাজের ভুলগুলো। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের মজলিসে যদি দেখতেন যে কারো মোহরানা অনেক বেশি ধরছে কোন মহিলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, যে তোমাদের মেয়েরা কি আল্লাহ রসুলের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাইতে এত বেশি দামি যে তোমরা ফাতেমার চাইতে বেশি মোহর ধরছো? তার মাসলাগত দিক থেকে ধরার অধিকার আছে, স্বামীর উপার্জন স্বামীর সামর্থ্য অনুপাতে মোহরানা ধরার অধিকার আছে, কিন্তু ইসলাম বলে যেটা স্বামী উসুল করতে পরিশোধ করতে সমর্থ রাখে দিতে পারবে এমনটা ধরা, এমন কি উত্তম হলো মুস্তাহাব, সুন্নাত না, মুস্তাহাব হলো মোহরে ফাতেমি ধরা। মোহরে ফাতেমি কত? 500 দিরহাম তখনকার যুগের, 200 দিরহামে হয় 52.5 ভরি, 500 দিরহাম হবে 131 ভরি রূপার দাম, 131 ভরি রূপার দাম। আমাদের অনেক বুজুর্গ এমন ছিলেন এখনো আছেন বিবাহের মজলিসে দাওয়াত দিলে যদি বিবাহ পড়ানোর জন্য দাওয়াত দেওয়া হতো উনি জিজ্ঞাসা করতেন মোহরে ফাতেমি যদি ধরো তাহলে আমি বিবাহ পড়াবো, তোমরা যে মানুষকে দেখানোর জন্য লক্ষ লক্ষ টাকা মোহর ধরবা এবং পরবর্তীতে এটা শোধ করবা না এই গুনাহের কাজে আমি যাবো না। বর্তমান সময়ে তো কত লক্ষ টাকা ধরা হবে, এটা একটা পেস্টিস, একটা পেস্টিস, উসুল হোক আর না হোক লিখে দেন পরে দেখা যাবে। আমি বলি ওই স্বামীকে স্বামীর উপর বড় একটা বোঝা চাপিয়ে দেওয়া হলো, জন্য যতটুক উসুল করতে পারবে আদায় করতে পারবে এতটুক ধরা হলো ইসলামের সঠিক বিধান। এটার ক্ষেত্রে উত্তম হলো যারা দিনের উপর পরিপূর্ণভাবে চলতে চায় এবং মেয়ে পক্ষ যদি সন্তুষ্ট হয়, এটার আবার এই নিয়ম আছে যে মেয়ের যেটা বলা হয় মহর মেসেল সমকক্ষতা, তার ফুফু তার বোন তার মতো সুন্দরী এবং সে যে পরিবেশে থাকে ওই পরিবেশের মানুষ হয়েছে একই সময়ের মানুষ, তাদের যে মহর আছে তার চাইতে কম ধরা কোনো অবস্থায় জায়েজ হবে না, তখন ওই মেয়ের উপর জুলুম করা হবে। মেয়ের সমস্তরের যারা আছে এদের মতো মহর ধরে যদি স্বামী এর চাইতে বেশি দিতে চায় বেশি দিতে পারবে, কিন্তু উভয় পক্ষ যদি মহরে ফাতেমি দিতে রাজি হয়ে যায় তাহলে সেটা ধরা উত্তম। আলোচনা করতেছিলাম মহর যে ইসলাম একটা ঋণ হিসাবে ধরেছে, আসাম আলী থানবী রহমতুল্লাহ আলী ভারত উপমহাদেশের একজন বড় বুজুর্গ মানুষ, বুজুর্গদের কথা দ্বারা শিক্ষা পাওয়া যায়, দলিল না উপদেশ পাওয়া যায়। আসাম আলী থানবী রহমতুল্লাহ আলহীর আব্বা যখন মারা যান ওই সময়ের যুগে মানুষ স্ত্রীর থেকে মোহর মাফ করায় নেওয়ার একটা নিয়ম ছিল, প্রথা ছিল, উসুল করত না। আসাম আলী থানবী রহমতুল্লাহ আলী বলেন যে আমার আব্বার রেখে দেওয়া সম্পদের যে পরিমাণ সম্পদ আমি পেয়েছি ওই সম্পদের মধ্যে আমি ফারায়েজ করে সম্পদ বন্টনের যে মাসআলা আছে সেই মাসআলা বের করে আমি বের করছি যে আব্বার মূল মোহর যেটা ছিল সেই মোহর থেকে আমার কাছে কতটুক সম্পদ আসছে আমি এই সম্পদ আগে বাহির করছি। বাহির করার পরে আমার আত্মীয় স্বজন আমার মায়ের আত্মীয় স্বজন যারা আমার মায়ের সম্পদ পাইত মোহরানা তো আমার মায়ের, আমার মায়ের আত্মীয় স্বজন যে যে যেখানে আছে সেটা বাহির করে আমি তাদের কাছে একানা দয়ানা করে করে আমার আব্বার মহরণা পরিশোধ করে দিয়েছি। ঠিক একই রকম ঘটনা আছে শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলীর ঘটনা। শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলী আব্বিতি নামক কিতাবে লিখতেছেন যে আমার মায়ের আত্মীয় স্বজন মামার দিক থেকে আত্মীয় স্বজন অনেকে সৌদিতে থাকতো, তাদের ভাগে মায়ের মহরণা এক রুপি দুই রুপি করে আসছিল ভাগে, কিন্তু সৌদিতে টাকা পাঠাতে গেলে আরো বেশি খরচ লাগে। আমি তারপরও এক রুপি দুই রুপি আমার মায়ের আত্মীয় স্বজনকে শোধ করার জন্য পাঠিয়ে নিচে অনুরোধ করে দিয়েছিলাম যে আমার যদিও পাঠাতে বেশি টাকা লাগছে, আমি আমার আব্বাকে ঋণ মুক্ত করার জন্য আমার মায়ের হকটা আপনাদেরকে শোধ করে দিচ্ছি। ইসলাম মহরণার বিষয়টাকে এত শক্তভাবে দেখেছে। তিনটা পড়ছিলাম, তিনটা কুপ্রথা ছিল। এক নম্বর প্রথা ছিল মহরণা শোধ করতই না, এটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের প্রথম অংশ দ্বারা ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না, তোমরা মহিলাদের মহরণা পরিশোধ করে দাও, দিয়ে দাও, এক নম্বর আদেশ দিয়ে এই কুপ্রথাকে নষ্ট করে দিলেন, এটাকে বাতিল করে দিলেন যে এই কুপ্রথা এটা যেন আর না থাকে। দ্বিতীয় নম্বর হল নেহলা, খুশি মনে স্বাচ্ছন্দ মনে জুলুম মনে করো না। আমাদের সময় যদি যদি কেউ এখন এটাকে দিতে চায় বটে, কিন্তু এটা যে মহিলার একটা অধিকার, মহিলার একটা পাওনা, এটা যদি মহিলা তার থেকে একটু উসুল করে নেয় তাহলে হয়তো সংসারে অশান্তি বাঁধবে। এমনকি মহিলা লজ্জাতে চায়ও না, চাইলেই তো অশান্তি বাঁধবে। এখন যদি আপনার কাছে কেউ 1000 টাকা পাইতো, অন্য কেউ পাইতো, সে চাইলে কি আপনি তার প্রতি অসন্তুষ্ট হইতেন? হইতেন না, এবং হওয়া জায়েজও ছিল না। ঠিক তদ্রূপ স্ত্রীর একটা অধিকার, এই অধিকার যদি সে চায় বা যদি তাকে দেওয়ার কথা ইসলাম বলে, তাহলে এটা আপনি জুলুম মনে করাটা ইসলামের একটা বাস্তব বিষয়টাকে ভুল বোঝা হবে। স্ত্রীর অধিকার সেটা দিতে বলেছে, সেটা খুশি মনে দিয়ে দিতে হবে স্ত্রীর পাওনাটা। খুশি মনে, এটা যে আমার কাছে চাপ সৃষ্টি করতেছে সে নিলে আমার সাথে ঝগড়া বাঁধবে এটা নয়, বরং অনেক ক্ষেত্রে এমন বুদ্ধি দিই যে ভাই টাকা আপনি দিয়ে দেন, সে যদি যা করবে করুক, যদি টাকাটা আবার আপনার কাছে ফেরত দেয়, আপনার কাছে রাখতে দেয়, আপনি এই টাকাটা কোনো ব্যবসায় লাগিয়ে, ভালো খাতে লাগিয়ে আপনি তাকে হজে নিয়ে যায়, তার টাকা দিয়ে আপনি তাকে একটা জিনিস কিনে দিয়েন, তাহলে তারও ঋণটা আপনি পরিশোধ হয়ে গেলেন এবং তাকে একটা খুশির একটা জিনিসও দিয়ে দিতে পারলেন। দুই নাম্বার প্রথা ছিল। তিন নাম্বার প্রথা ছিল যে মাফ করাই নিত। আমাদের সমাজে আছে বাসর রাত্রে যে মাফ চায়, বাসর রাত্রে যে মাফ চায়, যে মহরণা তো 20 লক্ষ টাকা লিখছি, আমার তো এখন এত কিছু নাই, এখন কি করব, এখন যদি কয় যে মাফ করবো না তাহলে তো আর সংসার চলবে না, এখন তো লজ্জায় পড়ে হলো যে না মাফ করা, মাফ করে দিয়েছি এটা দেওয়া লাগবে না, কিন্তু মনের থেকে বলে না, মনের থেকে বলে না, কোনো যখন ঝগড়া হবে ওই সময় বের হয়, যখন ধরা পাবে আর যদি জানে মাতলা মানুষ যে তোপ লিখে যায়, তোপ লিখে গেলে এক শ্রেণী মানুষ আছে যে আমি সাহেবের থেকে অনুমতি নেওয়া কিছু বোঝে না, দুপুরে যে কোনো কাজের আগে আমি সাহেবের থেকে অনুমতি নিতে হয়, এখন গোসল করার আগে জামা কাপড় খুলে সরিষার তেল সুন্দর মতো লাগায় লুঙ্গি গামছা ঘাড়ে নিয়ে আমি সাহেবের আমি সাহেব গোসল করতে যাই, এমন আমি সাহেব বলবে না যায় না, আপনি তো তেল তেল লাগাই ফেলছেন শরীরে, আপনি তো গোসলের অর্ধেক নাই গেছেন, যদি আপনার অনুমতি নেওয়ার দরকার ছিল তো আগে এগুলো ভূমিকা শুরু করার আগে অনুমতি নেওয়া দরকার ছিল। আসসালামু আলাইকুম থানবী রহমতুল্লাহ আলাইহি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আথার এনে দলিল দিয়েছেন বায়ারুল কোরআনে, উনি দলিল দিচ্ছেন যে স্ত্রী মহরণা মাফ করে দিলে কখন মাফ হবে, তার দলিল কি, উনি বলতেছেন স্ত্রীকে মহরণা শোধ করে দেওয়া হয়েছে, শোধ করে দেওয়ার পর স্ত্রী যদি খুশি মনে নিজ হাতে টাকাটা পাওয়ার পর খুশি মনে যদি স্বামীকে দিয়ে দেয় এইটাই একমাত্র স্ত্রীর থেকে মাপ, তাই তারা মৌখিক মাপ নিলে এটা চাপ সৃষ্টি করে মাপ নেওয়া হবে। আর চাপ সৃষ্টি করে হাদিস শরীফ যে লা ইয়াহিল্লু ইমালুন দিম মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি মিনহু, যে কোনো মুসলমানের সম্পদ আর একজনের জন্য হালাল হয় না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মনের খুশির থেকে না দেয়। মনের খুশির থেকে যখন একজনের সম্পদ আর একজনকে দিবে, বিতিবি নাফসি মিনহু, তার মনের থেকে যখন দিবে তখন থেকে তখন তার জন্য হালাল হবে, এর আগে দিলে তার জন্য হালাল হবে না। আমাদের সমাজে যে কুপ্রথাগুলো চলে এসবগুলোর কিছু কিছু লেস রয়েছে। এখন এক নম্বর হলো অঙ্কটা অনেক বেশি ধরা হয়, দুই নম্বর হলো বিয়ে হয়ে গেছে জেনারেল মানুষ এটা আর দেওয়া টেওয়ার কোনো ধার ধারে না, যে লেখার একটা নিয়ম সিস্টেম তাই লিখে দিয়েছে না, ইসলাম এটা শক্ত অধিকার দিয়েছে, তার তেজ্য সম্পত্তি বন্টনের আগে এটা কি করতে হয় শোধ করতে হয়। দ্বিতীয় নম্বর হলো যে শোধ করাতে চাই বটে কিন্তু কবে শোধ করবে কিভাবে শোধ করবে এটাও কোনো কিছু নাই, খবর রাখে না। ইসলাম এটাকে শক্তভাবে শক্ত বলছেন যে ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম, যদি তোমাদেরকে খুশি মনে কোনো কিছু দিয়ে দেয়, তাকে দিয়ে দিয়েছে স্ত্রীকে মোহনা না, সে যদি দিয়ে দেয় তাহলে ফাকুলু হানি আম মারিয়া, খুশি মনে স্বাচ্ছন্দ্য মনে খুব সহজ হিসেবে সেটা গ্রহণ করো। বিবাহের মধ্যে শান্তি আর অশান্তির কিছু কারণ ইসলাম চিহ্নিত করে দিয়েছে। এক হাদিসে বলে আযমুন নিকাহি বারাকাতান আইসারুহা মাউনাতান, ওই বিবাহের মধ্যে শান্তি থাকে যে বিবাহের মধ্যে খরচ খুব কম হয়, যে বিবাহের মধ্যে খরচ খুব বেশি হয় আড়ম্বনা বেশি হয় ওই বিবাহের মধ্যে ইসলামের এই হাদিসের আলোকে বাস্তব শান্তি পরবর্তীতে যে থাকে না। সমাজের কিছু মানুষ মনে করে ছেলে তো একটা পাইছি সুতরাং একে আটকানোর জন্য এমন বড় একটা অঙ্ক ধরব যাতে সে কখনো এর থেকে বাঁচতে না পারে, তালাক দিতে গেলে এই টাকা দিয়ে তার তালাক দিতে হবে, এটা আন্তরিকতার পরিচয় না। এটা ওই ব্যক্তিকে বড় কি করা হলো ফাঁসাই দেওয়া হলো, আর সেও মাসলা জানে না, সে বাধ্য হয়ে এই টাকা রাজি হয়ে যায়, জায়েজ নাই। স্ত্রীর অবস্থা বিবেচনা করে স্বামীর আয়ের প্রতি লক্ষ্য রেখে স্বামী যেটা দিতে সমর্থ রাখে সদিচ্ছায় দিবে, এই দুইটা দিক লক্ষ্য করে তারপরে মোহর ধার্য করা। এবং মোহরের ক্ষেত্রে দুইটা দিক, মুআজ্জাল আর মুআজ্জাল, নগদ আর বাকি। নগদ যেটা ধার্য করা হবে সেটা নগদ দিয়ে দেওয়ার চেষ্টা করা, আর বাকি যেটা হবে সে বাকির জন্য একটা সময়সীমা নিয়ে সেটা আস্তে আস্তে পরিশোধ করা। যদি মৃত্যুর আগে শোধ না করে তাহলে ওই ব্যক্তির যেটা বলা হলো ওই সম্পত্তি থেকে তাকে কি করা শোধ করার ফিকির করা। কারণ কোরআনের আদেশ, স্বাভাবিক কোনো জিনিস যদি হইতো, মানুষের বানানো কোনো জিনিস যদি হইতো তাহলে স্বাভাবিকভাবে হতো। একজন মহিলাকে আল্লাহ তাআলা একজন পুরুষের জন্য হালাল করে দিয়েছেন এই দেল মোহরের বিনিময়। এখন যদি একজন পুরুষ বর্তমান সময়ে অনেক পোকা একরাম তারও সত্যভাবে বলেছেন, যদি কোনো মানুষ দেল মোহর না দিতে চায়, দেল মোহর যদি না দেয় তাহলে সে কেমন জন্য জিনার মতো গোনা করতেছে। যদি হুকুমটা এত মারাত্মক না কিন্তু তার সাথে তুলনা দিয়ে বলতেছে যে ইসলাম যেটার বিনিময় যেটার মোকাবেলায় স্ত্রীকে হালাল করে দিয়েছে ওটাই সে দিচ্ছে না, ওটাই সে ফাঁকি দিচ্ছে। যেন এই আয়াত থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা হলো বুড়ো হই যুবক হই, যদি সব মাসলা যে আজকে বাড়ি বলে দিই তাহলে কালকের থেকেই কিন্তু টাকা চাওয়া শুরু করবে। আজকে যদি এই সম্পূর্ণ ওয়াজ বাসায় দিয়ে বলে দেওয়া হয় যে তোমাদের এটা অধিকার ছিল, তোমার বিবাহ সমাজে 5 লক্ষ টাকা ধার দেবে একটাও তো দি নাই, হুজুর বলছে সব দিয়ে দিতে হবে, কালকের থেকে চাওয়া শুরু করবে যে কবে দিবেন বলেন। কেন আল্লাহ তাআলা সৃষ্টি করছে এভাবে, এই জন্য সব কথা না বলে নিজে মাথায় রেখে আর একজনের ঋণ যদি আমি শোধ করার জন্য যেমন চিন্তিত হই তার ঋণটাও আমি শোধ করার জন্য এভাবে চিন্তিত হই, চিন্তা করে করে আস্তে আস্তে তার ঋণটা শোধ করতে থাকি, খুশি মনে দিয়ে দিই তাকে, দেখবেন তার থেকে আপনি আন্তরিকতা আগের তুলনায় অনেক বেশি পাবেন। সে আপনাকে ফেরত দিলেও বলবেন তুমি আমাকে ফেরত দিলে, এটা আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি হজের জন্য উমরার জন্য অলংকার বানাবে স্থায়ী কোনো সম্পদ করবে সেটা তুমি করাও, আমার দায়িত্ব ছিল আমি তোমাকে দিয়ে দিয়েছি। সমাজে 100টা দাম্পত্যের মধ্যে 95টা দাম্পত্যিক জরিপ করলে দেখা যাবে শান্তি নাই, অশান্তি। অশান্তির কারণ অসত্যের কারণ হলো তার উপর যে অধিকার হত্যা আছে আরেকজনের, সে হত্যা আমি আদায় করি না, আমার যেটা আরেকজনের কাছে পাওনা আছে সেটা আমি উসুল করার চেষ্টা করি। আর ইসলামের নিয়ম হলো এটা না, ইসলামের নিয়ম হলো তোমার উপর যে আরেকজনের হক আছে সে হকটা তুমি আগে আদায় করে দাও, পরবর্তীতে তুমি যে আরেকজনের কাছে পাবে সেটা তুমি পরে উসুল করো, আগে তুমি আদায় করো। স্ত্রীদের যে অধিকার গুলো রয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অধিকার হলো মহরালা। এই মহরালা যদি একজন স্বামী খুশি মনে দিয়ে দেয় স্ত্রীকে, অবশ্যই ওই স্ত্রী এই স্বামীর প্রতি আগের থেকে অনেক বেশি আন্তরিক হবে। একটা আছে তো জানায় না, দামা চাপা দিয়ে রাখছে, আর লজ্জায়ও চায় না, আর একটা হলো যে দিলেও বাহানা দিয়ে তার থেকে কি করে নাই, টাকা লাগবে দিয়ে দাও, অথবা খুব অভাব খুব ঋণে আছি তোমার তো তেল মোহর টাকা আছে দেওয়া তো দরকার, সে বলবে না দেওয়ার দরকার নেই। কোরআনের এই সূরাতুন নিসার 4 নম্বর আয়াতে দেখবেন ভাষা অনুবাদে যে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিচ্ছে তোমরা খুশি মনে তোমাদের বিবিদের স্ত্রীদের মোহর পরিশোধ করে দাও। কোরআনের এই আয়াত যদি আমরা মানি, আর বিশেষভাবে সংসারে দাম্পত্য জীবনের সুখী জীবন যদি ফিরিয়ে আনতে চাই তাহলে এই স্ত্রীর মোহরনা খুশি মনে দিয়ে দিতে হবে। আর যে হাদিসটা বলতেছিলাম যে যে বিবাহের মধ্যে খরচপাতি কম থাকে ওই বিবাহের মধ্যে বরকত থাকে, আযমুন নিকাহি বারাকাতান আইসারুহা মাউনাতান। এই হাদিসের উপর যদি আমি আমল করতে চাই তাহলে আমি আমার মেয়েকে বিবাহ দেওয়ার সময়, আমার আত্মীয় স্বজনকে বিবাহ দেওয়ার সময় মেয়ের পক্ষ যখন আমি হব তখন আপ্রাণ চেষ্টা করবো আমি যেন সুন্নত হিসাবে আদায় করি। আল্লাহ রসুলের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে মোহর ধার্য করে মোহরে ফাতেমি আমি ধরতে চাই, মোহরে ফাতেমি না বেশি দিতে চাই যে ছেলে দিক বেশি, কিন্তু আমার পক্ষ থেকে অনেক বেশি ধার্য করে ছেলের উপর চাপ সৃষ্টি করব না। কারণ বিবাহের সময় অনেক বিবাহ এই মহরণার অঙ্গ ধার্য করতে যে বিবাহ ভেঙে দেয়, মেয়ের পক্ষ বেশি চায় ছেলের পক্ষ কম দেয়। কেন? মেয়ের পক্ষ চায় যে বেশি অঙ্গ ধার্য করে তাকে আটকাবে, আর ছেলের পক্ষ চায় না এত এত বড় দায়িত্ব নেওয়া যাবে না। ইসলামের যে একটা আন্তরিক মহব্বতের জিনিস ছিল সেটাকে এখন এরা মাস যেভাবে মানুষ দামাদামি করে বাজারে, যে যেমন মানুষ শাকসবজি বিভিন্ন জিনিস দামাদামি করে, এটাকে এমন দামাদামির বিষয় হয়ে গেছে। আন্তরিকতার যে জিনিসটা ছিল মেয়ের পক্ষে যদি একটু ছাড় দেয় ছেলের পক্ষে সহজেই ওটা দিতে কি হয়ে যাবে রাজি হয়ে যাবে, এমন অঙ্গ যদি ধার্য করা হয় তাহলে ইনশা আল্লাহ বরকত হবে। এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে মোহর ছিল 132 ভরি, মনে রাখি 132 ভরি রূপার দাম, যেদিন বিবাহ হবে ওই দিনে রূপার দাম 1000 টাকা করে যদি ভরি হয় 132,000 টাকা। হুজুর 132,000 টাকা এমন মোহর ধরা যায়? ধরবেন 5 লক্ষ টাকা, পরবর্তীতে আপনার মেয়ে আপনার ছেলে সংসারে শান্তি হবে না, এটার লাভ হলো কি? ইসলামের একটা অকট্ট হুকুম আপনি আমল না করার কারণে অশান্তি শুরু হয়ে গেছে। আর যদি এটা না ধরতে চান এমনটা ধরবেন যেটা উভয় পক্ষে সহজে আদায় করতে পারে এবং আদায় করার জন্য আগ্রহী থাকে, তাহলে ইনশা আল্লাহ এই সংসারে ওই হাদিসের আলোকে অবশ্যই শান্তি হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আয়াতের উপর আমল করবার তৌফিক দান করুন। প্রশ্ন, হুজুর আমি বসাতে আত্তাহিয়াতু আমি আয়াতুল কুরসি ও সুন্নাতের নামাজ পড়ে মসজিদে যাই, আমি বাসাতে তাহিয়াতুল ওযু ও সুন্নাতের নামাজ পড়ে মসজিদে যাই, কিন্তু মসজিদে কি দুপুরের মসজিদ নামাজ 2 রাকাত পড়া যাবে? জি, আসরের পরে না হলে, ফজরের সময় না হলে বাকি যে কোনো সময় দুপুরের মসজিদ এবং তাহিয়াতুল ওযুর নামাজ পড়া যাবে। হুজুর ওযু ছাড়া কোরআন তেলাওয়াত অর্থাৎ মুখে মুখে সূরা পড়া যাবে? জি, ওযু ছাড়া কোরআন স্পর্শ করা ব্যতীত কোরআন তেলাওয়াত করা যাবে, মুখস্থ কোরআন পড়া যাবে অথবা দেখে দেখেও পড়া যাবে কিন্তু কোরআন স্পর্শ করা যাবে না। 14 বছর বয়সের এক কিশোরের পায়ের আঙ্গুল কেটে গেছে, তাই সে নামাজের সময় বসতে পারে না কিন্তু দাঁড়াতে পারে, এই অবস্থায় সে চেয়ারে বসে নামাজ পড়ে, এতে কি কোনো সমস্যা হবে কি? হ্যাঁ, অসুস্থ হলে অসুস্থতার দিনগুলোতে তখন সে চেয়ারে বসে নামাজ পড়ার কি আছে, অনুমতি আছে। 3, আমি একটা ইলেকট্রিকের দোকানে আমার মোবাইল ঠিক করাতে দিয়েছিলাম, আর দোকানদার আমাকে বলল যে 500 টাকা লাগবে এবং একদিন সময় লাগবে। আর তারপরের দিন আমি মোবাইল আনতে গিয়েছিলাম এবং দোকানদার বলল 700 টাকা লাগবে, অর্থাৎ অতিরিক্ত টাকা চেয়েছিল। এর কারণে সে দিয়েছিল, সে এর কারণে সে গচ্ছা দিয়েছিল, এর কাবার কারণে সে 700 টাকা চেয়েছিল। প্রশ্ন হলো যে এই 700 টাকা কি সুদ হিসেবে গণ্য হবে বা হালাল নাকি হারাম, বিস্তারে জানালে হবে। যদি সে 700 টাকা মূলত কাজ করে থাকে তাহলে তাকে সে যদি দাবি করে দিয়ে দিতে হবে, কিন্তু উত্তম ছিল সে 500 টাকার চুক্তি করার পর যখন 700 টাকা লাগবে তখন সে একে জানাই দেওয়া রিং করে যে আপনার কাজ কিন্তু 500 টাকায় পারতেছে না, 700 টাকা লাগবে। আগে যেটা ধার্য ছিল ওটাই সে মূলত প্রাপ্য, কিন্তু বেশিটা হলে তখন উভয় পক্ষের আবার আলোচনার মাধ্যমে হওয়া দরকার। পবিত্র কোরআনের সূরা হজের 18 নং আয়াত একজন ব্যক্তির মতে সিজদা দেওয়া আছে, অত্র আয়াত পড়ে সিজদা দিতে হবে কি বললে ভালো হয়? না, আয়াত পড়ে সিজদা দিতে হবে না। বর্তমানে সূরা হজের 18 নম্বর আয়াত যদি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু হয় তাহলে এই আয়াতে সিজদা দেওয়া লাগবে না, এর আগে যদি হয় তাহলে সেটা সিজদা দেওয়া লাগবে। বর্তমান সমাজে বহু মানুষেরা বিনোদনের জন্য নাটক দেখে থাকেন, কিন্তু এই বিভিন্ন ধরনের বাংলা নাটক দেখলে কোনো সমস্যা হবে কি? জি, জায়েজ নাই। যেটা খালি চোখে যেমন মেয়েদেরকে দেখা জায়েজ নাই বেগানা মহিলাদেরকে, ঠিক তদ্রূপ নাটক বলি, মোবাইল বলি, ল্যাপটপ বলি, কম্পিউটার বলি, টেলিভিশন বলি, কোনো জায়গায় বেগানা নারীর এই সমস্ত ছবি দেখা যাবে না। দেখলে কি হবে? হারামের গুণা হবে এবং ভিতর থেকে ইমানের নূরটা চলে যাবে। যারা এই সমস্ত গুণা করে দেখবেন এদের নামাজে একাগ্রতা আসে না, এদের আমলের রূপ হয় না, জিন্দা হয় না, এরা সব খুস্ক হয়ে যায়। জন্য এই চোখের গুণা হলো আমাদের ইমান ছিনিয়ে নেওয়ার একটা সহজ মাধ্যম। জন্য নাটক বলি, যা কিছু বলি, যদি সে জায়গা মেনলি কোনো ছবি থাকে তাহলে সে জায়গা ওটা দেখা যায় না। উলঙ্গ অবস্থায় গোসল করা কি জায়েজ, বিস্তারিত বললে ভালো হয়? মাসলাগত দিক থেকে যদি বাথরুম চতুর দিক থেকে আটকানো থাকে, স্বাভাবিকভাবে শহরে যেভাবে থাকে এভাবে উলঙ্গ অবস্থায় গোসল করা জায়েজ আছে, তবে অনুত্তম। সম্ভব হলে ছোট কিছু হলেও নিজের সতর ঢেকে তারপরে কি করা, গোসল করা। কিন্তু যদি সতর না ঢেকে বাথরুমের মধ্যে অথবা নদী দিয়ে পুকুরে পানির মধ্যে উলঙ্গ অবস্থায় গোসল করে গোনা হবে না, জায়েজ আছে। বর্তমান সমাজে বহু মানুষেরা রয়েছে যারা কিনা বাজে ছেলে, অনেকের হাতে কবজিতে বেল্ট এবং আঙ্গুলে রিং বা আংটি পরে থাকে, এমনকি সন্তানের বাবা মায়েরা এসব সম্পর্কে জানা সত্ত্বেও শাসন করে না, ফলে সন্তানেরা দিন দিন ধরে খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু এতে করে বাবা মা বড় ভাই বোনকে কোনো সমস্যা হবে কি, বিস্তারিত বললে ভালো হয়। জি, এক নম্বর হলো মেয়েদের যে সমস্ত অলঙ্কারাদি পোশাক মেয়েদের জন্যই নির্ধারিত, চুরি মেয়েদের জন্য নির্ধারিত, এ সমস্ত জিনিস জন্য কোনো যদি কোনো পুরুষ পরে সেটা জায়েজ নাই। মেয়েদের জন্য যেটা নির্ধারিত সেটা কোনো পুরুষ পরলে জায়েজ নাই, হারামের গুণা হচ্ছে। যদি কোনো বাপ কোনো অভিভাবক দেখে তার অধীনস্থ কেউ এ ধরনের গুণা করতেছে তাহলে তার দায়িত্ব হলো আগে সেটাকে বাধা দেওয়া, শক্তি থাকলে শক্তি দিয়ে বাধা দেওয়া। যদি শক্তি দিয়ে বাধা দিতে গেলে ফেতনা হবে, বাধা দিতে পারে না, তখন সেটাকে তাকে শান্তভাবে বোঝায় চেষ্টা করা। আর যদি শান্তভাবে বোঝায়ও পারে না, শক্তি দিয়েও পারে না, ছেলে অবাধ্য হয়ে গেছে, তখন এটাকে মনে মনে ঘৃণা করা। আর যদি বাপ এটাকে বাধাও দেয় না এবং তাকে বোঝায়ও এটার থেকে বিরত রাখার চেষ্টা করে না এবং কোনো উপায় নাই তারপরে ঘৃণা করে না, সমর্থন করে, তাহলে বাপও এই গুনাহের কি হবে, শিকার হবে। আমাদের সমাজের ছেলে মেয়েগুলো খারাপ হওয়ার অনেকগুলো কারণের একটা কারণ হলো অভিভাবক ছোট থেকে অল্প থেকে এই ছেলেকে সংশোধন করে না। ছেলে আজকে ছোট অবস্থায় গেমস দেখতেছে, মেয়ে একটা মেয়েলি ছবি দেখতেছে, যে কোনো একটা জিনিস দেখতেছে, অল্প থেকে যদি বাপ মা এই ছেলেকে এই সামান্য গুনার থেকে বিরত রাখার চেষ্টা করে আস্তে আস্তে এই ছেলেগুলো সামনের দিকে যেতে পারে না, বড় গুনায় যেতে পারে না। ছোটবেলার থেকেই বাপ মা ছেলেগুলোকে এই সমস্ত গুনাহের কাজে সুযোগ করে দেয়, যখন ছেলে বড় মারাত্মক গুনাহ করে, বড় কোনো ক্ষতি করে ফেলে তখন বাপ মা আফসোস করে। যে ছেলেটা ডাকাত হয়, চোর হয়, আর একজনের মাল চুরি করে, একদিনই সে চুরি করি নাই, আগে সে তার মায়ের আচল তো নাই, এখন ওড়না ওড়না থেকে নিয়ে টাকা চুরি করছে, অথবা এমন হয়েছে মেয়েদের ব্যাগ, ভ্যানিটি ব্যাগ, মেয়েদের মায়ের ভ্যানিটি ব্যাগ থেকে টাকা চুরি করছে, মা কিছু বলে নাই, এরপরে বাপের ব্যাগ থেকে চুরি করেছে, বাপও কিছু বলে নাই, স্বাভাবিকভাবে দেখছে, এরপর আত্মীয় স্বজন থেকে নিয়েছে, এটা নিতে নিতে পরে তৃতীয় পর্যায়ে অন্যদিকে চলে গেছে। এটা যেমন একটা জিনিস, ঠিক তদ্রূপ ছেলেদেরকে যদি, মেয়েদেরকে যদি বাপ মা ছোট অবস্থায় নিজের নিয়ন্ত্রণে থাকা অবস্থা যদি এই সমস্ত গুনাহ থেকে বিরত রাখার চেষ্টা করে, এই ছেলে এই মেয়ে আস্তে আস্তে বড় গুনাহের দিকে যায় না। আমাদের সমাজে এটাকে মানুষ ফ্যাশন মনে করে, আর এগুলোকে বাধা দিয়ে আছে মনে করে এটা অন্ধত্ব, যে আমার ছেলেকে আধুনিকতার থেকে আমি বিরত রাখতেছি। পরে যখন ছেলে বছর বড় মারাত্মক হয়ে যায় তখন আফসোস করতে হয়। এই জন্য ইসলামের যে বিধানগুলো আছে, হাদিস শরীফে আসছে, যদি কোনো অভিভাবক তার অধীনস্থকে ছেলেকে অলংকার পরায় অথবা রেশমের পোশাক পরায়, হারাম যেগুলো পোশাক আছে, ওই অভিভাবক সমান হারামের গুণাগার হবে। তাহলে আল্লাহ তাআলা পুরুষের জন্য স্বর্ণকে হালাল হারাম করেছে। এখন যদি বাপ মা খুব আদর করে ছোট ছেলেকে স্বর্ণের চেন বানায় দেয়, স্বর্ণের আংটি বানায় দেয়, ছেলেকে বানায় দিচ্ছে, এই যে হারাম কাজ যে ছেলেরে করাচ্ছে, হারাম কাজ যে অভিভাবক করাচ্ছে, সে অভিভাবকের সমান হারামের গুণা হবে। এইগুলো বিষয় যদি সহজে বুঝি, তাহলে এই ছোটখাটো বিষয়গুলো সহজে বুঝতে পারবো যে ইসলাম যেগুলো অনুমতি দেয়নি সেগুলো আমার সামনে আমার ছেলে করতে পারবে না, বিশেষ করে গুনাহের জিনিসগুলো। এগুলো থেকে যদি আমার ছেলেকে বিরত রাখি, তাহলে ইনশাআল্লাহ আমার ছেলে মারাত্মক কোনো খারাপ হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এগুলোর উপর সহিভাবে আমল করবার তৌফিক দান করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم أنت السلام ومنك السلام، تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আমাদের জীবনের সমস্ত রকম গুনাহকে মাফ করে দেন। ইয়া আল্লাহ আমাদের জিন্দা মুর্দা সকল আত্মীয় স্বজনকে মাফ করে দেন। ইয়া আল্লাহ বিশ্বের সমস্ত মোমেন মোমেনাতকে মাফ করে দেন। ইয়া আল্লাহ বিশেষভাবে সিরিয়া মায়ানমার, ইয়া আল্লাহ বিশ্বের আনাচে কানাচে যেখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, ইয়া আল্লাহ সমস্ত মুসলমানকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ মুসলমানকে সত্যিকারের মুসলমান হওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের অনেকের আব্বা আম্মা, অনেক প্রিয়জন অন্ধকার কবরে, ইয়া আল্লাহ দুনিয়ার মধ্যে সবচেয়ে আপন ছিল বাপ মা। ইয়া আল্লাহ মা কত কষ্ট করে যে সন্তানকে লালন পালন করে, ইয়া আল্লাহ বাপ মা জানে আর আপনি আল্লাহ জানেন। ইয়া আল্লাহ সেই মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, মায়ের ঋণ সন্তান শোধ করতে পারে নাই, বাপের ঋণ সন্তান শোধ করতে পারে নাই। ইয়া আল্লাহ সেই বাপ মা অন্ধকার কবরে বসে বসে সন্তানের নেকামলের দিকে তাকিয়ে থাকে। ইয়া আল্লাহ সে সমস্ত বাপ মার কবরকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন। ইয়া আল্লাহ সে সমস্ত বাপ মার কবরে আজাবকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ আপনি তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা জীবিত আছেন তাদের খেদমত করে জান্নাত লাভ করবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে, স্ত্রী পুত্রদেরকে দিনদার পরেজগার হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ আমাদের বিবিদেরকে রাবেয়া বস্রী হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ দাম্পত্য জীবন সুখী হওয়ার জন্য যা যা করা দরকার, বিশেষভাবে স্ত্রীদের অধিকার হকগুলো আদায় করা, সেই অধিকার এবং হক আদায় করবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ দাম্পত্য জীবনকে ইয়া আল্লাহ ইসলামী জীবন হিসেবে গ্রহণ করে শান্তি সুখের জীবন হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ আপনি আমাদের সকলের দাম্পত্য জীবনের অশান্তি গুলোকে দূর করে দেন। ইয়া আল্লাহ ছেলে মেয়েদেরকে দিনদার পরেজগার এবং আনুগত্যশীলা হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবী আছে তাদের অভাবকে দূর করে দেন। যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধ করবার ব্যবস্থা করে দেন। যারা অসুস্থ তাদের জন্য সুস্থতার ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ আপনি আমাদের সকলকে আপনার নেককার বান্দা হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ আমাদের বাকি জীবন আপনার সন্তুষ্টি ভিতর কাটাবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত নেক আমাল, নেক দোয়া, নেক আশাগুলোকে কবুল করে নেন। ইয়া আল্লাহ আমাদের সকলকে ইয়া আল্লাহ দুর্ঘটনার মৃত্যু থেকে, হঠাৎ মৃত্যু থেকে মুক্তি দান করেন। আল্লাহ মৃত্যুর প্রস্তুতি নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দান করুন। ইবাদতের হক মানুষের ঋণ পরিশোধ করে যেতে পারি সেই তৌফিক দান করুন। ইয়া আল্লাহ কত মানুষ ইয়া আল্লাহ দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করতেছে, কঠিন রোগে ভুগে ভুগে মৃত্যুবরণ করতেছে। ইয়া আল্লাহ আপনি আমাদের সকলকে এগুলো থেকে রেহাই দান করুন। ইয়া আল্লাহ আমাদের দিন দুনিয়ার উন্নতি এবং অগ্রগতির ফয়সালা করে দেন, সুখ শান্তি এবং নিরাপত্তার ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ যাদেরকে সন্তান দিয়েছেন তাদেরকে নেককার সন্তান হিসেবে কবুল করে নেন, যাদেরকে সন্তান দেন নাই কিন্তু সন্তানের চাহিদা রয়েছে তাদের সন্তান তাদেরকেও নেককার সন্তান দান করুন। ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত নেক আমাল নেক দোয়া নেক আশাগুলোকে কবুল করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين